অভ্রান্ত সত্যের উৎস যে আল্লাহর ওহী, তার দাওয়াতে আজ ধরণীতে নবজাগরণের প্লাবন বইয়ে দিয়েছ। কে তুমি হে বিপ্লবী নওজোয়ান? তুমি মুহাম্মাদি মানে আহলে হাদিস, তাই বলো। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে, আর তোমরা বলো ওই নামাজই যাবে অয়েলে। ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে, আর তোমরা বলো ওই নামাজই যাবে অয়েলে। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওরা বলে ফুটি নাকি ছেড়ে দিয়ে ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়। ওরা বলে খুঁটি নাটি ছেড়ে দিয়ে ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়। ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? মোরা কে? মোরা মুহাম্মদি, মোরা আহলে হাদিস, মোরা মুহাম্মদি, মোরা আহলে হাদিস। নবী মুদর মুহাম্মদ সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখি নিরে। ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে, ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে। ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজ তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে।